بسم الله الرحمن الرحيم دايماي پرم دالو اللار نامي سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم آكاش مندلية پرتبیت جاها کچو آچه شابی اللار پبیترتاو مهم اگرشنا کاري تینی پراکرم شالی پرگاماي له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير আকাশ মণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারই তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم تني آدي تني أنتو تني بكتو وتني غبتو এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير تيني جاي ديبوشي آكاش مندريو پتی بي سشتی گریاچن অতঃপর আরশে সমাসীন হইয়াছেন তিনি জানেন যাহা কিছু ভূমিতে প্রবেশ করে ও যাহা কিছু উহা হইতে বাহির হয় এবং আকাশ হইতে যাহা কিছু নামে ও আকাশে যাহা কিছু উত্থিত হয় তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ وإلى الله ترجع الأمور আকাশ মণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারই এবং আল্লাহরই দিকে সমস্ত বিষয় প্রত্যাবর্তিত হইবে يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور তিনি রাত্রিকে প্রবেশ করান দিবসে এবং দিবসকে প্রবেশ করান রাত্রিতে এবং তিনি অন্তর্যামী আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ فَالَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَأَنْفَقُوا لَهُمْ أَجْرٌ كَبِيرٌ তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহ তোমাদেরকে যাহা কিছুর উত্তরাধিকারী করিয়াছেন তা হইতে ব্যয় করো তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ও ব্যয় করে তাহাদের জন্য আছে মহা পুরস্কার وَمَا لَكُمْ لَا تُؤْمِنُونَ بِاللَّهِ وَالرَّسُولُ يَدْعُوكُمْ لِتُؤْمِنُوا بِرَبِّكُمْ وَقَدْ أَخَذَ مِيثَاقَكُمْ إِن كُنْتُمْ مُؤْمِنِينَ তোমাদের কি হইল যে তোমরা আল্লাহতে ঈমান আনো না অথচ রাসূল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনিতে আহ্বান করিতেছে এবং আল্লাহ তোমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছেন যদি তোমরা বিশ্বাসী হও হুয়াল্লাযী ইউনাযযিলু আলা আবদিহি আয়াতিন বাইনাতিন লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহীম তিনি তাহার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে অন্ধকার হইতে আলোকে আনিবার জন্য আল্লাহ তো তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালু ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك ذلك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করিবে না? আকাশ মণ্ডলী ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরই। তোমাদের মধ্যে যাহারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করিয়াছে ও যুদ্ধ করিয়াছে তাহারা এবং পরবর্তীরা সমান নয়, তাহারা মর্যাদায় শ্রেষ্ঠ উহাদের অপেক্ষা যাহারা পরবর্তীকালে ব্যয় করিয়াছে ও যুদ্ধ করিয়াছে। তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়াছেন, তোমরা যাহা করো আল্লাহ তাহা সবিশেষ অবহিত। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم. কি আছে যে আল্লাহকে দিবে উত্তম ঋণ? তাহলে তিনি বহুগুণে ইহাকে বৃদ্ধি করিবেন তাহার জন্য এবং তাহার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. সেদিন তুমি দেখিবে মুমিন নরনারীগণকে তাহাদের সম্মুখ ভাগে ও দক্ষিণ পাশে তাহাদের জ্যোতি ছুটিতে থাকিবে। বলা হইবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তোমরা স্থায়ী হইবে, ইহাই মহাসাফল্য। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب. সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদেরকে বলিবে, তোমরা আমাদের জন্য একটু থামো যাহাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করিতে পারি। বলা হইবে, তোমরা তোমাদের পিছনে ফিরিয়া যাও ও আলোর সন্ধান করো। অতঃপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হইবে একটি প্রাচীর, যাহাতে একটি দরজা থাকিবে, উহার অভ্যন্তরে থাকিবে রহমত ও বহির্ভাগে থাকিবে শাস্তি। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতান্তুম আনফুসাকুম وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور. মুনাফিকরা মুমিনদেরকে ডাকিয়া জিজ্ঞাসা করিবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তাহারা বলিবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই তো নিজেদেরকে বিপদগ্রস্ত করিয়াছ। তোমরা প্রতীক্ষা করিয়াছিলে, সন্দেহ পোষণ করিয়াছিলে এবং অলীক আকাঙ্ক্ষা তোমাদেরকে মহাচ্ছন্ন করিয়া রাখিয়াছিল। অবশেষে আল্লাহর হুকুম আসিল আর মহাপ্রতারক তোমাদেরকে প্রতারিত করিয়াছিল আল্লাহ সম্পর্কে। فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير. আজ তোমাদের নিকট হইতে কোন মুক্তিপণ গ্রহণ করা হইবে না এবং যাহারা কুফরি করিয়াছিল তাহাদের নিকট হইতেও নয়। জাহান্নামেই তোমাদের আবাসস্থল, ইহাই তোমাদের যোগ্য, কত নিকৃষ্ট এই পরিণাম। আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون جهر إيمان آنه তাদের হৃদয়ে ভক্তি বিগলিত হইবার সময় কি আসে নাই আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হইয়াছে তাহাতে এবং পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের মতো যেন উহারা না হয়। বহুকাল অতিক্রান্ত হইয়া গেলে যাহাদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছিল উহাদের অধিকাংশই সত্য ত্যাগে। اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون جانيا راكو الله ধরিত্রী কে উহার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন আমি নিদর্শন গুলি তোমাদের জন্য বিশদভাবে ব্যক্ত করিয়াছি যাহাতে তোমরা বুঝিতে পারো। إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم دانشيل পুরুষগণ ও দানশীল নারীগণ এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদেরকে দেওয়া হইবে বহুগুণ বেশি এবং তাহাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم جارا الله و تار رسول ایمان آنے تاہر ای تاہدر پتبالکن نکر صدیق و شہید تاہدر جن رویا چھ تاہدر پرابت و پروشکار و جوتی ایبن جارا کفری کریا چھے و آمار ندرشن عشکر کریا چھے وَرَيْ جَهَنَّ مِنْ رُدْهِبَاشِ اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور তোমরা জানিয়া রাখো পার্থিব জীবন্ত ক্রিয়া কৌতুক জাগজমক পারস্পরিক শ্লাঘা ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। উহার উপমা বৃষ্টি যদ্দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমকৃত করে অতঃপর উহা শুকাইয়া যায় ফলে তুমি উহা পীতবর্ণ দেখিতে পাও অবশেষে উহা খড়কুটায় পরিণত হয়। পরকালে রহিয়াছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত কিছুই নয়। سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে যাহা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো যা প্রস্তুত করা হইয়াছে তাহাদের জন্য যারা আল্লাহ ও তাঁর রাসূলগণ ঈমান আনে। ইহা আল্লাহর অনুগ্রহ, যাহা কি ইচ্ছা তিনি ইহা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير। পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে, আমি উহা সংগঠিত করিবার পূর্বেই উহা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে ইহা খুবই সহজ। ইহা এই জন্য যে তোমরা যাহা হারাইয়াছ তাহাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন তাহার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদেরকে। যারা কার্পণ্য করে ও মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয়, এবং যে মুখ ফিরাইয়া নেয়, সে জানিয়া রাখুক আল্লাহ তো অভাব মুক্ত প্রশংসার হো। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। নিশ্চয়ই আমি আমার রাসূলগণকে প্রেরণ করিয়াছি স্পষ্ট প্রমাণ সহ, এবং তাহাদের সঙ্গে দিয়াছি কিতাব ও ন্যায়নীতি, যাহাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি লৌহ ও দিয়াছি যাহাতে রইয়াছে প্রচণ্ড শক্তি ও রইয়াছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। ইহা এই জন্য যে আল্লাহ প্রকাশ করিয়া দেন কে প্রত্যক্ষ না করিয়াও তাহাকে ও তাঁহার রাসূলগণকে সাহায্য করে। অবশ্যই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون। আমি নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করিয়াছিলাম, এবং আমি তাহাদের বংশধরগণের জন্য স্থির করিয়াছিলাম নবুয়াত ও কিতাব, কিন্তু উহাদের অল্পই সৎপথ অবলম্বন করিয়াছিল এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী। ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون। অতঃপর আমি তাহাদের পশ্চাতে অনুগামী করিয়াছিলাম আমার রাসূলগণকে এবং অনুগামী করিয়াছিলাম মরিয়াম তনয় ঈসাকে আর তাহাকে দিয়াছিলাম ইঞ্জিল এবং তার অনুসারীদের অন্তরে দিয়াছিলাম করুণা ও দয়া আর সন্ন্যাসবাদ ইহা তো উহারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করিয়াছিল আমি উহাদেরকে ইহার বিধান দেই নাই অথচ ইহাও উহারা যথাযথভাবে পালন করে নাই উহাদের মধ্যে যাহারা ঈমান আনিয়াছিল উহাদেরকে আমি দিয়াছিলাম পুরস্কার এবং উহাদের অধিকাংশই সত্য ত্যাগী يا ايها الذين امنوا اتقوا الله وامنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং তাহার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তাহার অনুগ্রহে তোমাদেরকে দিবেন দ্বিগুণ পুরস্কার এবং তিনি তোমাদেরকে দিবেন আলো যাহার সাহায্যে তোমরা চলিবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ ইয়া এই জন্য যে কিতাবীগণ যেন জানিতে পারে আল্লাহর সামান্যতম অনুগ্রহের উপরও উহাদের কোন অধিকার নাই অনুগ্রহ আল্লাহরই ইখতিয়ারে যাহাকে ইচ্ছা তাহাকে তিনি তাহা দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল